أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله عليهم ولا هم يحزنون. الذين آمنوا وكانوا يتقون. لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله. ذلك هو الفوز العظيم. পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। জেনে রেখো, আল্লাহর অলিদের নেই কোনো ভয়ভীতি, আর না তারা দুঃখিতও হবে। যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করতে রয়েছে, তাদের জন্য রয়েছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতে। আল্লাহর বাণীর কখনো পরিবর্তন হয় না। প্রাপ্ত সুসংবাদ তাদের জন্য মহান সফলতা। সূরা ইউনুস